إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين الله سبحانه وتعالى মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারো দ্বীনি দরসের জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ জুমার পরে আমাদের প্রথমে একটা ছোট্ট দরস হবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পর্ব থাকবে এরপরে দূর দরাজ থেকে যারা আসছেন তারা দেখা করতে পারবেন এই জন্য অতিরিক্ত কোনো প্রশ্ন আমরা না করি শুধু জরুরি প্রশ্নগুলো করব তাছাড়া মানুষের সব ক্ষমতাই সীমিত কথা বলার ক্ষমতাও সীমিত এতক্ষণ পর্যন্ত কথা বলা তারপরে আবার ডায়াবেটিস রোগ আছে আপনারা জানেন যাদের ডায়াবেটিস হয় তাদের মেজাজ থাকে বিটখিটে মেজাজ একটু উল্টে পাল্টে গরম হয়ে যায় তো সাধারণত চেষ্টা করে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য তো এই জন্য এমন কোনো প্রশ্ন আমরা করব না যে প্রশ্ন করলে পরে এই মেজাজগতভাবে সমস্যা হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন আমিন ইলমে সহিহ অর্জন করার তৌফিক দান করুন আমিন আমরা আলোচনা করছিলাম তাওহীদের শর্ত নিয়ে শর্ত কাকে বলে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে কোনো জিনিসের এই কথা বলবেন না বাম পাশ থেকে কথার আওয়াজ আসতেছে কিছু আছে শর্ত কিছু রোকন শর্ত হচ্ছে বাহিরের বস্তু রোকন হলো ভিতরের বস্তু শর্ত হচ্ছে কোন জিনিসের থেকে আলাদা আর রোকন হলো ওই জিনিসের অন্তর্গত কোন অংশ যেমন মনে করুন সালাতের জন্য শর্ত হচ্ছে উযু তাহারাত পবিত্রতা এটা শর্ত তবে সালাতের কোনো অংশ না আর রুকু সেজদা এটা সালাতের অংশ রুকু করা সেজদা করা কেরাত করা এসবগুলো সালাতের ভিতরগত অংশ এইগুলোর নাম হচ্ছে কি রোকন আরাকান রোকনের বহু বচন আরাকান ওই যে বলা হয় ইসলামের আরাকান কয়টি আপনারা বলতে পারেন ইসলামের আরাকান কয়টি রোকন কয়টি হ্যাঁ ইসলামের বেনা পাঁচটা এই ইসলামের পাঁচটা বেনার মধ্যে মূল বেনাটা কি ঠিক আছে ঈমান ঠিক আছে ঈমানের মধ্যে আমরা যেটা বলি যে সেটা হচ্ছে তাওহীদ কি বলি এটা মূল ভিত্তি এই তাওহীদের কিছু আছে রোকন কিছু আছে শর্ত কিছু আছে তাওহীদের রোকন কয়টা দুইটা কয়টা রোকন আর শর্ত কয়টা সাতটা কয়টা আমরা তাওহীদের রোকনগুলো অনেক আগে আলোচনা করেছি এখন শর্ত নিয়ে আমরা আলোচনা পেশ করছি প্রথম শর্ত আমরা আলোচনা করেছিলাম কি জন্য ছিল গত জুমে আমরা আলোচনা করেছি কি ছিল তাওহীদের প্রথম শর্ত কি আল ইলম তাওহীদের জ্ঞান অর্জন করা এটার উপর আলোচনা হয়েছিল আমাদের লেখা বই তাওহীদের মূল শিক্ষা বইয়ের 97 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছিল আজকে 98 নম্বর পৃষ্ঠা আছে দ্বিতীয় শর্ত আল ইয়াকিন কি নাম দৃঢ় বিশ্বাস এলেম হলো জানা হলো কিন্তু ওটা অন্তরে বিশ্বাস নেই তাহলেও আপনার তাওহীদ পূর্ণতা অর্জন করবে না। এজন্য তাওহীদের দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন। কি বললাম? আল ইয়াকিন, অর্থাৎ আল্লাহর একত্ববাদ জানার পর এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানার পর এই কালেমার প্রতি বান্দার দৃঢ় বিশ্বাস, এটার নাম হচ্ছে ইয়াকিন, এটা থাকতে হবে। সাথে সাথে সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে, এ কথার প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস থাকাটা, এ ব্যাপারে তার অন্তরে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ও সন্দেহ থাকতে পারবে না, এটা নাম হচ্ছে কি? ইয়াকিন। এটা নাম কি? এটার দলিল কি? আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বিষয়ের উপরে দালিল থাকবে, আর সে দালিল কি হতে হবে? সহিহ হতে হবে। আপনারা এটা খুব খেয়াল করবেন, যেই কোনো আলেম যেই বলুক, আপনারা ওই যে বললাম দোকানের কর্মী, হাল ইন্দাকা দালিল সহি, তোমার কাছে সহি দলিল আছে কি? সহি দলিল যদি দিতে পারে, আলহামদুলিল্লাহ, সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম। সহি দলিল নাই, কি বলবো? সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, শুনলাম মানতে পারলাম না। অবশ্য মুমিনদের কথা হচ্ছে এটা, আর মুনাফিকদের কথা হচ্ছে সহি দলিল শুনলেও তারা বলে সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। সহি দলিল দিলেও এটা কাদের কথা? মুনাফিকদের কথা। মুমিনদের কাজ হবে যখন সহি দলিল সামনে এসে যাবে, ওই সহি দলিলের সামনে কোনো যুক্তি তো চলবে না, এক কথায় বলবে কি? সামিনা ওয়া আতানা, সামিনা ওয়া আতাইনা, না সামিনা ওয়া আতানা, সামিনা ওয়া আতানা, আতানা, শুনলাম এবং এটা আজ করলাম মানলাম, এটা মুমিনদের বক্তব্য। এই জন্য আপনারা তখনই যেখান থেকে কোনো কথা শুনবেন সেই দলিল চাবেন, তাহলেই দেখবেন, কারণ এই দেশের পীর মুরিদদের অনেক গল্প কাহিনী শুনবেন, সহি দলিল যদি চান আর তাদের মুখ চলবে না। কথিত আছে, জনৈক বুজুর্গ বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন, দেখেন হাদিস এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম, এটা সহি এটা দুর্বল যাচাই করা হয়। পীরদের কাহিনীগুলোকে কেউ কখনো যাচাই করেছে? যাচাই করার জন্য হাদিসের জন্য উসুলে হাদিস আছে। পীরদের কাহিনী যাচাই করার জন্য কোনো উসুল আছে? হাদিসের সনদ আমি কার থেকে, সে কার থেকে, ওই কিতাবওয়ালা কার থেকে, যাচাই করার জন্য উসুল আছে। পীরদের সাজারা আছে, সাজারা, সাজারা মুবারাকা, পীরদের মুবারক সাজারা, মানে কার পীর কে, তার পীর কে, তার পীর কে, এই সাজারা জীবনকে যাচাই করেছে সহি না দুর্বল, এদের সঙ্গে দেখা হয়েছে কি হয় নাই, এইগুলো প্রমাণ করার জন্য কোনো এলেম আছে? তাহলে যে এলেমের ভিত্তি অনুমান, যে এলেমের ভিত্তি বেগায়রে দলিল, দলিল ছাড়া, কোরআন সুন্নার দলিল ছাড়া, যুক্তি তর্ক, এই দলিলবিহীন যুক্তি কিয়াস, এইগুলোর প্রথম উদ্ভাবকের নাম কি? মিস্টার ইবলিস। কাজেই মিস্টার ইবলিসের কিয়াস আমরা মানি না, আমরা দলিল চাব। এখন আমি দাবি করলাম যে তাওহীদের সাত শর্তের দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইয়াকিন, সন্দেহ মুক্ত দৃঢ় বিশ্বাস, এটার নাম কি? ইয়াকিন। এটার দলিল কি? এর দলিল হচ্ছে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, সূরা হুজরাত 49 নম্বর সূরার 15 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তো তারা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে। ঈমান এখানে শেষ না, এরপরে আল্লাহ তাআলা শর্ত আরোপ করছেন, সুম্মা লাম ইয়ারতাবু, অতপর কোন সন্দেহ পোষণ করেনি, অতপর কোন লাম ইয়ারতাবু রাইব, ওই যে কোরআনের শুরুতেই বলা আছে যালিকাল কিতাবু, ওই রাইবুন শব্দ থেকেই এই শব্দের উৎপত্তি, লাম ইয়ারতাবু কোন রাইব করে নাই, সন্দেহ পোষণ করেনি, এরা হচ্ছে মুমিন। এরা কি? এই আয়াতের পরের অংশ আরো মজাদার, আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে যদিও ওটা আর প্রয়োজন নাই, শেষ হয়ে গেছে, আমরা যে বিষয়ে দলিল পেশ করছি এটা কি হয়ে গেছে, পাওয়া গেল। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে অতপর কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব সংশয় রাখেনি। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জান এবং মাল দিয়ে জিহাদ করে, যুদ্ধ করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। এরাই কি? সাদিকুন। রহস্যটা কি বলছি এখানে? পীরের মুরিদদেরকে আপনি সবসময় শুনবেন, পীর ধরা ফরজ, দলিল যায় কি দিয়ে? কোরআন দিয়ে। একটা আয়াত পেশ করে, কুনু মা সাদিকিন, কি বলে? কুনু, কুনু মা সাদিকিন। আপনারা এগুলো পাবেন আমার ওই যে দিন কে আমি সঠিক পথ ওই বইতে দেওয়া আছে, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও। এই তো আল্লাহ, পাওয়া গেল। আমরা বলি এখানে পীরের সঙ্গী হতে বলা হয় না, কি বলা হয়েছে? এখন সাদেকুন কারা? ওনারা বলেন পিসাবরাই সাদেকুন। আমরা বলি এটা পীরদের ব্যাখ্যা, আমরা আল্লাহকে জিজ্ঞেস করব আল্লাহ নিজে কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা। যদি আল্লাহর ব্যাখ্যা পাওয়া যায় তাহলে কি পীরদের ব্যাখ্যা মানা যাবে? কোরআনের তাফসির করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাফসিরুল কোরআনে বিল কোরআন, কোরআনের তাফসির করা কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনে যদি না পাওয়া যায় তাহলে তাফসিরুল কোরআনে বিল আহাদিস সহিহা, কোরআনের তাফসির করব সহি হাদিস দিয়ে। কি দিয়ে? না খালি হাদিস দিয়ে, এখন আমরা সহি শর্ত লাগাইতে পারি। এই যে তাফসির ইবনে কাসির, এটা এই ধরনের তাফসির, কোরআনের তাফসির হাদিস দিয়ে। কি দিয়ে? এই জন্য আমরা তাফসির পড়তে বলি কোনটা? ইবনে কাসির, ওইখানে মানুষের মত নাই, ওটা আল্লাহর রাসূলের হাদিস দিয়ে তাফসির করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা এখানে, আমি যারা বই বিক্রি ওদেরকে বলে দিয়েছি, এখানে শুধু আমাদের লেখা বই না, হাদিসের থেকে বুখারি মুসলিম সহ হাদিসের সহি যেগুলো আছে এবং সহি ভাবে প্রকাশনা করা হয়েছে মোটামুটি ভাবে, সেগুলো থাকবে, তাফসির ইবনে কাসির থাকবে, এরকম আল্লাহর রাসূলের জীবনী সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুম থাকবে ইনশাআল্লাহ, এরকম রিয়াদুস সালেহীন, এগুলো থাকবে। তাহলে যে ভাইরা এই কিতাবগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করে, এটা যাতে আর করতে না হয় আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টা করছি। আর যে ভাইরা এই কাজের জন্য সহজে করছে, আপনারা দোয়া করবেন তারা যেন এই কাজগুলো করতে পারে ইনশাআল্লাহ। যাই হোক, আমি বলছিলাম যে কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোনটা? তাফসিরুল কোরআনে বিল কোরআন, কোরআনের তাফসির করা কোরআন দিয়ে। এখন কোরআনে আছে কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও। আমরা এখন সাদিকুন নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, পিসাবরা বলে সাদিকুন মানে পিসাব ধরো, আয়াত দিয়ে পিস ধরা ফরজ তারা প্রমাণ করে। আমরা বলবো যে এই কোরআনেই সাদিকুনের ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাটা আছে এই আয়াতে। কোন আয়াতে? এই সূরায় হুজুরাতের 15 নম্বর আয়াতে, 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাদিকুন, এরাই হলো কারা, যারা খানকায় বসে নড়াচড়া করতে পারে না, খেতে খেতে ভুঁড়ি বেড়ে গেছে, যাদের মাথা টিপে পাও টিপে, এরা সাদিকুন, যারা বলে আল্লাহকে পাইতে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না, এরা সাদিকুন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয় মুমিন তো তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর কোন রকম দ্বিধা দ্বন্দ্ব কোন রকম সংশয় তাদের মনের মধ্যে নেই, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ও আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা তাদের মাল দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। এবারে দুইটা আয়াত মিলান, তোমরা সাদিকুনদের সঙ্গী হও, আর সাদিকুন কারা আল্লাহই বলে দিলেন এখানে। এখন কি এর দ্বারা পীর ধরা বোঝা গেল না অন্য কিছু বোঝা গেল? এখন তালাশ করতে হবে সাদিকুন কারা, যারা আল্লাহর উপরে পূর্ণ ঈমান রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বাড়ি ঘর ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে ময়দানে যারা অবস্থান নিয়েছে, ওই দিন কায়েমের সঠিক পথ তার কিতাবুল আকায়েদের শুরুতে দেওয়া আছে, ওই যে সবাইকে উৎসর্গ করে না বিভিন্ন মায়ের নামে বাবার নামে, আমরা তো উৎসর্গ করতে পারি না, উৎসর্গ হয় কার জন্য? মুমিনদের কোন কাজ গায়রুল্লাহর নামে উৎসর্গ হবে না, কি হবে না? মুমিনদের কোন কাজ আল্লাহ ছাড়া কারোর জন্য উৎসর্গ হতে পারে? উৎসর্গ হবে কার জন্য? আমরা লিখে দিছি এহদা মানে হাদিয়া উপহার, সেখানে লেখা আছে পড়বেন যে বইগুলো কাদের জন্য, পড়লেই পেয়ে যাবেন, যারা নিজেদের বাড়িঘর ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে থাকে, যারা আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে অঙ্গ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা অর্ধাহারে অনাহারে থাকে, এই জাতীয় লোকদের সঙ্গে আল্লাহ বলেছেন এদের সঙ্গী হয়, এরা হলো সাদিকুন। জাহাদু বিআমওয়ালিহিম আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে যে এখানে কত তাকিদ দেওয়া হয়েছে। ভাইরা আমার, আমাদের আলোচনা হচ্ছিল ইয়াকিন, আয়াতের মধ্যে সে ইয়াকিনের কথা বলা আছে, সেটা হয়ে গেল, সাথে আরেকটা বোনাস পেয়ে গেলাম যে কুনু মা সাদেকিন, সাদেকিনদের সঙ্গী হও, এই আয়াতের আমরা তাফসির পেয়ে গেলাম। এরকম আরো একটা দলিল আমরা পেশ করব হাদিস থেকে, হাদিসটা আছে সহিহ মুসলিমের 147 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আব্দুন গায়রা শাক্কিন ফীহিমা ইল্লা দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দিল যে ব্যক্তি, আমরা সাক্ষী সম্পর্কে আলোচনা করেছি যে সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয়, না বুঝে দিলে ওটাকে কি বলা যায় না, এটা আমরা আগেও বহুবার আলোচনা করেছি, গত সপ্তাহে করেছি। তো এটার যে সাক্ষী দিল, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, এ কথা সাক্ষী দিল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালকাল্লাহ বিহিমা আব্দুন গায়রা শাক্কিন ফীহিমা, এই দুইয়ের মধ্যে কোন রকম সংশয় দ্বিধাদ্বন্দ্ব এইগুলো করা ছাড়া যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে এই দুইটা সাক্ষ্য দেওয়া অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করবে, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা যে কত মেহরবান। আমরা একটা গ্যারান্টি পেয়ে গেলাম এই সম্পর্কে, হাদিস আরো অনেক জায়গায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি কি জানো হে মুআজ, আল্লাহর কাছে বান্দার কি হক আছে আর বান্দার কাছে আল্লাহর কি হক আছে? হক বলা হয়েছে অধিকার। সাহাবায়ে কেরামদেরকে এরকম প্রশ্ন করলে তারা আমাদের মত কার উত্তর দিতেন না নিজের থেকে, তারা বুঝতেন যে এই প্রশ্নের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল বলবেন। প্রশ্ন করা হয়েছে আগ্রহ সৃষ্টি করার জন্য। সাহাবী বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়টা ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বান্দার প্রতি আল্লাহর হক মানে আল্লাহর পাওনা এই যে সে আল্লাহর ইবাদত করবে, এতে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার করবে না। এটা পাওনা কার? কার কাছে? আর আল্লাহর কাছে বান্দার হক হচ্ছে কি, যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে না ওই বান্দাকে জাহান্নামে না দেওয়া। কি করা? সহিহ হাদিসে এভাবেই জান্নাত দেওয়া বলা হয় নাই, কি বলা হয়েছে? জাহান্নামে না দেওয়া। অবশ্য এই হাদিসে পরিষ্কার ব্যাখ্যা পাওয়া গেছে, এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দুইটা সাক্ষী দিবে, এই সাক্ষীর মধ্যে তার কোনো রকম সংশয় থাকবে না, এ অবস্থায় যদি আল্লাহর সঙ্গে সে মিলিত হয়, সাক্ষাৎ লাভ করে, ইল্লা দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা বলি আমল কম হোক, সহি হোক, শিরিক মুক্ত হোক, আমরা আমল করবো কার জন্য? শিরিক সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, বইগুলো তো আছে, দেখে নেবেন। শিরিক আকবর, শিরিকে খফি, শিরিকে আসগার, বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক, বিস্তারিত আলোচনা আছে, এই বইতেও আছে, আমাদের প্রায় বইতে এগুলো দেওয়া আছে। শিরিকের বিষয়টা প্রায় বইতে আমাদের আসে, এখানে বিষয়টা আছে। হাদিসটা মুসলিম শরীফের 147 নম্বর হাদিস। তো আমরা আল ইয়াকিন সম্পর্কে আজকে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানটাকেও যেন পূর্ণ ইয়াকিন, সংশয়মুক্ত, সংশয়মুক্ত, দ্বিধাদ্বন্দ্বমুক্ত। অনেক সময় শয়তান খুব ভালো স্রোতে ধোকা দেয়। দেখো আফগানিস্তানে এত লোকদেরকে হত্যা করলো কাফেররা, এই আরাকানে মুসলিম জাতির একেবারে পুরা বস্তিটাকে ধ্বংস করে দিল, তো আল্লাহ তাআলা কেন সাহায্য করে না? কেন সাহায্য করে না? আস্তে আস্তে আরো ধোকা দেয় আল্লাহ বোধহয়, নাই নাউজুবিল্লাহ, আলিয়াজুবিল্লাহ। এই ধোকা মুমিনদের মধ্যেও আসে, এত লোক মারে। আমরা তো আল্লাহ না, আমাদের চেয়ে আল্লাহর অনেক মায়া বেশি, আমাদেরই তো মনে চায় বুশের গোষ্ঠী উল্টেই দেয়, ওবামার গোষ্ঠী ধ্বংস করে দেয়। সুফিদের কিতাবে একটা গল্প আছে, এই যে সুফিদের কিতাব বললাম, বুঝবেন দলিল ছাড়া। সুফিদের কিতাব থেকে বলার মানে কি? তো এটা উদাহরণ দেয় কোনো জিনিসকে স্পষ্ট করার জন্য। সুফিদের তো অনেক ক্ষমতা আছে, বুঝলেন না? ওদের কিতাবে লেখছে এক সুফি এসমে আজম জন্ত, আমাদের সমাজে এটা মানুষের মধ্যে প্রসিদ্ধ আছে, এসমে আজম সব কিছু করতে পারে। এসমে আজম এরকম খাস কোনো জিনিস না, এসমে আজম আল্লাহ। এসমে আজম কি? যাই হোক, সুফিদের আকিদা এটা, এসমে আজম জানতো, আর এসমে আজম জানলে যা ইচ্ছা তাই করা যায়, ওদের আকিদায়। এটা আমাদের আকিদা না কিন্তু, খবরদার। তো একজন মুরিদ গেছে পীরের কাছে, ওই ইসমে আজম জানে তার কাছে যে হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দেন। কই না তুমি এটা জানলে অপব্যবহার করবা? কই না আমি করব না, আপনি শিক্ষা দেন। তাহলে এটা কাজ করো, জঙ্গলে যাও। জঙ্গলে গিয়ে তুমি কয়েকদিন থাকো, যা দেখবা আমাকে বলবা। তো জঙ্গলে গিয়ে থাকলো, একদিন দেখে যে এক কাঠুরিয়া বুড়া মানুষ অনেক কষ্ট করে কিছু কাঠ লাকড়ি জমা করেছে, পাশে বাজারে নিয়ে কষ্ট করে বিক্রয় করলো, কিছু টাকা পাইলো। কয়েকটা চ্যাংরা ছেলে এসে বুড়াকে থাপ্পড় মেরে ছিনতাই করে টাকাটা নিয়ে গেল। তো এইটা দেখলো, সে পিসাবকে বললো এসে, এইটা দেখলাম। তো পিসাব বলল, তুমি এসমে আজম জানলে কি করতা তখন? আমি এসমে আজম জানলে তখন ওই মুহূর্তে বুড়াকে সাহায্য করতাম, আর ওই চ্যাংরা বাচ্চাগুলোকে একেবারে ফিনিশ করতাম। এই জন্যই তো বললাম, তুমি এসমে আজম জানলে সইতে পারবা না, কারণ আমি এসমে আজম শিখেছি ওই কাঠুরিয়া বুড়ার কাছ থেকে, তার মানে বুড়া জানে। এটা গল্প করলো তারা আর কি। তো আমার বোঝানোর উদ্দেশ্য হলো এই, এটা বলার উদ্দেশ্য এই যে বাস্তবতা হচ্ছে যে আল্লাহ আমাদের মতো এরকম কিনা, গরম না কিনা? আল্লাহ যদি আমাদের মতো গরম হয় তাহলে আপনি নিজেকে চিনে আপনি থাকতে পারতেন কিনা? আপনি আমি যখন একা একই থাকি কত শয়তান ধোকা দেয়, ধোকা দেয় না? কেউ যদি বলে যে না শয়তান ধোকা দেয় না, হয়তো সে মিথ্যাবাদী, আর নইলে সে মানুষ না, ফেরেশতা। মানুষ মাত্রই কি আসবে? আরে ভাই, নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান ধোকা দেয় না? স্পেশাল শয়তান আছে। তিরমিজির হাদিস পড়বেন, সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের মধ্যে দাঁড়াইলে সব মনে পড়ে? কয় যে সালাতের মধ্যে ধোকা দেওয়ার জন্য এক প্রকার ইবলিস আছে, যার নাম হচ্ছে খিনজিব। কি নাম? খিনজিব। তিরমিজির হাদিসটা আছে। আর উযুর মধ্যে ধোকা দেওয়ার জন্য এক প্রকার স্পেশাল শয়তান আছে। এইটা শুকনো রয়ে গেছে, এই পেশাবে বের হয়েছে। ওই শয়তানদের নাম হচ্ছে ওয়ালাহান। কি নাম? ওয়ালাহান, বিভ্রান্ত সৃষ্টি করা। আর খিনজিব মানে অতি দুষ্ট, প্রশিক্ষণ প্রাপ্ত, র‍্যাব, আমেরিকার থেকে প্রশিক্ষণ দেওয়া। র‍্যাবদের প্রশিক্ষণ দেয় কারা আপনারা জানেন তো নাকি? যে কোন দেশে আছে না? হ্যাঁ, পুরা কুফাররা প্রশিক্ষণ দেয়। কি জন্য? কারা কোরআন হাদিসের কথা বলে, সহি মুসলিম কারা, এদেরকে কালারিং করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। যাই হোক, তো উযুতে ধোকা দেওয়ার জন্য যে শয়তান, তার নাম কি? ওয়ালাহান। আর সালাতের মধ্যে ধোকা দেওয়ার জন্য যে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত অতি দুষ্ট, এদের নাম কি? কিনজিব। এরা আছে। আমি বলছিলাম যে বিষয়টা, যে এরকম সব ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত দুষ্ট শয়তান আছে। তো আপনাদেরকে ছোটখাটো শয়তান ধোকা দিতে পারবে না। এই জন্য তাওহীদের প্রশিক্ষণ নিয়া তারপরে প্রশিক্ষণ প্রাপ্ত শয়তান এসে ধোকা দিবে। ওরা তাওহীদ জানে, ওই শয়তান কি জানে? তাওহীদ জানে। এদেশে বহু প্রশিক্ষণ প্রাপ্ত কি আছে, ওই ওই বাহিনী আছে, যারা একেবারে আপনার সঙ্গে মিশবে, মাশাআল্লাহ দাড়িও আছে, টুপিও আছে, কপালে দাগও আছে, আমার তো বেশিই আছে, সেজদা করতে করতে আমাদের এই লেকচারগুলো মুখস্থ আছে। আমাকে একজন জিজ্ঞেস করেছে, আচ্ছা কোরআন হাদিসে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে আছে? এইটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে, এই কথা যারা বলে ওদের দৃষ্টিতে তারা একটা বিশেষ বাহিনীর লোক, আমি ওই দলের কিনা? আমি বললাম যে না, এইটা কোরআন হাদিসে এভাবে নাই। কোরআন হাদিসে, হ্যাঁ একটা হাদিসে আছে, একটা নাই বলা যায় না, একটা হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে, একটা হাদিসে আছে, কিন্তু বেশিরভাগ হাদিসে বলা আছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম ভাগ করা আছে। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশিরভাগ সহিহ হাদিসে নাই, একটা হাদিসে আছে যেটাকে কেউ সহিহ বলেছেন, কেউ দুর্বল হাদিস বলেছেন, আমরা একেবারে নাই বলি না, আছে। তবে সহিহ হাদিসে কি আছে? আশহাদু লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আব্দুর রাসূল আছে, আবার আছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্নি রাসূলুল্লাহ, এরকম ভাগ করা আছে এবং এটাই সঠিক। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নাই বলে আপনি আবার একেবারে চিল্লান শুরু করে দেন না। আমাদের ভাইদের এটা একটা দোষ, খুব খেয়াল করবেন, একটা শুনলেই লাফালাফি শুরু করবেন না, এটা নাজায়েজ না। যদি আকীদা ঠিক থাকে জায়েজ আছে। আরবিতে হরফে আর্থ বলে সংযোগ শব্দ, বাংলায় আছে আমি এবং জায়েদ একত্রে গেলাম, আমার কাছে জায়েদ এবং আমর এবং বকর এসেছে, এরকম বলা যায়। আবার এরকম বলা যায় আমার কাছে জায়েদ আমর বকর খালেদ এরা সকলে এসেছে, দুরকম বলা যায় না। একসময় আমি কি করতো, কি করলাম ওই এবং শব্দ যোগ করলাম, একসময় বাদ দিলাম, আরবিতে এগুলো করা যায়। তো সেই হিসাবে এখানে উজ্জ্ব আছে, কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিষয় এরকম ছিল। সংক্ষিপ্ত করার জন্য, যেহেতু আকীদা দুইটা পার্ট, শাহাদা দুইটা, এই জন্য আলাদা করা হয়েছে, এটা নাজায়েজ না। এবং আপনি দেখবেন আরবদের, সৌদি আরবের যে পত্রিকা, এই যে পতাকা, ওদের জাতীয় পতাকায় কি আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, না আলাদা কিছু আছে, সেখানে ওয়াশাদু আন্না নাই, মাঝখানে ওয়ান্নাও নাই, ওয়ান্নিও নাই। আচ্ছা, এরপরে আরো কিছু পতাকা দেখবেন আপনারা, আমি নাম বললাম না। আজকে দুনিয়ায় যারা ইসলামের জন্য কাজ করছে যার মাল দিয়ে, তাদের বিশেষ পতাকার মধ্যে কি আছে, এই কালেমাটাই আছে, সে ওইভাবেই লেখা আছে। কি বুঝাতে চাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অনেক ভাইটা বলে ফেলে যেটা নাই, যে বলাই যাবে না, না এটা বলা যায়। আরবি গ্রামার আপনার জানতে হবে, আরবি গ্রামার অনুযায়ী এরকম উজ্জ্ব করে বলা যায়, কিন্তু সুযোগটা নিয়েছে বেদাতীরা, বেদাতীরা সুযোগ নিয়েছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন মাঝখানে অ নাই, তার লা ইলাহা ইল্লাল্লাহ যে মহাসল্লা, সে মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি, মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে জুদা নয়, বাতির আলো বাতি নয় রে, বাতির থেকে জুদা নয়, দিল শিরক আকীদা, পরিষ্কার শিরক। এখন এরা এই ভুল ব্যাখ্যা করে, বিভ্রান্তির মধ্যে মানুষকে ধোকা দেয়, কাজে এখানে তো ও নাই, কাজে লা ইলাহা ইল্লাল্লাহ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি সে, তো ওদের নিয়ে তো আমাদের চিন্তা করে লাভ নেই, ওরা তো খালি এই বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি আল্লাহ বলে না, ওরা তো জিকির করতে করতে নিজেরও আল্লাহ হয়ে যায়। সুফিদের দুইটা ধারা আমি আগে বলেছিলাম, একটা ধারা হচ্ছে মনসুর হাল্লাজের ধারা, হলুল, কি বললাম, হলুলের আকীদা, আর একটা হচ্ছে ইবনে আরাবির আকীদা, ওটা হলো ওয়াহদাতুল ওজুদের আকীদা। মনসুর হাল্লাজের আকীদা হচ্ছে বান্দা এবং মানুষ আলাদা, বান্দা মানুষ কি, যেমন চিনি এবং পানি আলাদা, পরবর্তীতে শরবত গোলাইলে পরে কি হয়ে যায়, একাকার হয়ে যায়, তখন আর চিনি আর পানি আলাদা থাকে না। মানসুর হাল্লাজ বলে মানুষ আলাদা আল্লাহ আলাদা, তবে আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ করতে করতে করতে করতে করতে করতে একসময় আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, কি হয়ে যায়, ফানা ফিল্লা, কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, তখন আর সে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা তোর মানে তিনি বইতে আছে, আমার দিনকে আমি সঠিক পথ বইতে রেফারেন্স দিয়েছি, ফার্সি শুদ্ধ উল্লেখ দিয়েছি, মানতু সুদাম তু মানসুদি, আমি তো তুমি হয়ে গেছি, তুমি আমি হয়ে গেছি, এখন আর তোমার আমার মধ্যে আর কেউ কোনো পার্থক্য করতে পারবে না। ফার্সিতে দেওয়া আছে ওখানে, ওদের বই রেফারেন্স সহ উল্লেখ করা আছে। সুফিদের আরো বড় বড় বইতে আছে, আরবি কবিতা আছে উপরে, বেমাই জালাল, পানি যেরকম চিনির সঙ্গে, ওখানে শরাব আছে, শরাব যেরকম পানির সঙ্গে মিশে যায়, কারণ পীরদের আসল রহস্য কি, শরাব কি, মদ, মদ না খাইলে পীর হওয়া যায় না, আসলে মদ না খাইলে কি হওয়া যায় না, পীর হওয়া যায় না। এই জন্য এখন বলবো যে হুজুর আমাকে দাস তো ওই যে চরমানের পীর তো মদ খায় না, মদ না খাইলে পান খায়, কি খায়, পানের মধ্যে মদ আছে না, জর্দা খায় না, জর্দা কি, আপনার রহস্য কিচ্ছু ঠিক পায় না, এমন তো রহস্য জড়িত আছে, পীরেরা পান খায় কেন খায়, নেশা না করলে পীর হওয়া যায় না, এসকো আসে না, ওরা এসকো করে না, এসকোর জন্য কি দরকার, মাতাল, নারীবাজি করে যারা, মাগিবাজি করে যারা, তারা কি করে, মদ খায় না, মদ খায়, নাচ গান করে তারা মদ খায়, তো পীরদের কি করতে হবে? গাঁজা খাইতে হইবে। একদল তো গাঁজা খায়, গান গায় না, গাঁজা। এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা। তোরা কে খাবি রে গাঁজা? খাচ্ছে গাঁজা। আর একদল গাঁজা খাইতে পারে না, শরীয়তের পীরের আবার গাঁজা না খেলে কি করবে? এসকো তো উঠেই তুইবে, তো সেজন্য কি লাগবে? পান লাগবে, পান। আর পানের মধ্যে জর্দা না হইলে চলবে না। আর এইটাকে তারা আবার কত গুরুত্ব দেয় জানেন? ইসলামের পাচবে না, পানেরও পাচবে না। এর মধ্যে আবার ইসলামের পাচবে না তিনটা বাধ্যতামূলক সবার জন্য, দুইটা ধনীদের জন্য, পানের মধ্যে এরকম পাচবে না, তিনটা জরুরি, দুইটা ঐচ্ছিক। পীরের পানের রস করবো আমি, পানের পাচবে না কি কি? পান, সুপারি, চুন, জর্দা, খয়ের। কয়টা হলো? পাঁচটা। এই পাঁচটার মধ্যে জর্দা এবং খয়ের নেশা আছে, ঠিক আছে? এর মধ্যে তিনটা ছাড়া পান খাওয়া হয় না। কি কি? পান, সুপারি, চুন, এই তিনটা না পান খাওয়া হয় না। কারণ এই তিনটা মুরিদরা খায়, ওরা তো আর এত এসকে পড়ে নাই। আর পেশাবরা কি জর্দা সহ খায়? কি জন্য? এসকো পড়তে হয়, জন্য দেখছে ওখানে মান তু সুদাম তোমার সুদী একাকার হয়ে গেছে। ওখানে লেখছে তার সারাব বে মাই জালাল, স্বচ্ছ পানির সঙ্গে মদ মিলাইলে যেরকম একাকার হয়ে যায়, এইরকম মানুষ আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সঙ্গে ফানা হয়ে একাকার হয়ে যাবে, আর তো পার্থক্য থাকে না। এটা মানসুর হালাদের আকিদা, এটা হচ্ছে সব পীরদের আকিদা। এই ব্যাপারে পীরদের যত ছিল তারা সবাই একমত। আপনি হক্কানি পীর বলেন, বন্ড বলেন, চরমানাই বলেন, শশিনে বলেন, এরকমভাবে আরো যত পীর আছে, নাম বলতে চাচ্ছি না আর আজকে, এত পীরদের নিয়ে বলতে বলতে এখন মাথার মধ্যে পীর ঢুকে গেছে। এই জন্য এগুলো বের করা দরকার, না পাক এগুলো মাথায় ঢুকানোর দরকার নেই। আমরা তাও ফিরে দাওয়াত দিব, পীরদের চাপটা আস্তে আস্তে বাদ দিব। আর একটা তরিকা হচ্ছে এমনি আরবি, সে কয় না না, বান্দা এবং আল্লাহ কখনোই আলাদা না, অস্তিত্বটাই এক। এটা কিরকম? এটা সাগরের লবণ পানি। সাগরের মনসুর আল্লাহর আকিদে হলো শরবত, চিনি আর পানি আলাদা ছিল, একাকার হয়ে গেছে। আর ইবনে আরাবের আকিদা হচ্ছে কি? সাগরের পানি, লোনা পানি, মানে লবণ আর পানি কখনো আলাদা ছিল না, পানিটার অস্তিত্বই কি সহ? লবণ সহ। তো এরকম আল্লাহর বান্দা কোনো ভিন্ন জিনিস না, আল্লাহর থেকেই সব, ভিন্ন কিছু নাই। আল্লাহ তাআলা তার জাতি নূরে ঢেউ মারলেন, ঢেউ মারলে পরে আল্লাহর নূরের থেকে চারটা অংশ বিচ্ছুরিত হলো। একটা দিয়ে সৃষ্টি হলো ফেরেশতা, একটা দিয়ে জিন, একটা দিয়ে চন্দ্র সূর্য ওই সমস্ত সব, আর একটা দিয়ে মানব জাতি। কাজেই এই হিসাবে সব কি এক? এটা নাম ওয়াহদাতুল ওজুদ। এটা নাম কি? এটা হিন্দুদের আকীদা। হিন্দুরাও বিশ্বাস করে সব কিছুই আল্লাহ, আল্লাহর থেকে বান্দা কোনো কি নাই, আলাদা কিছু না, সর্ব ঈশ্বর, সব কিছুর মধ্যে ঈশ্বর মিলিত হয়ে আছে। এই জন্য গত সপ্তাহে বলছিলাম না, ওই যে তাজকিরাতুর রশিদে লেখছে, ওই যে পিসার গেল বেশ্যা পাড়ায়, আর এন্ডি বেশ্যা, তো বেশ্যাদের মধ্যে গিয়ে দেখে সব বেশ্যাই আছে পীরের কাছে, মুরিদরা, কিন্তু পীরের তো নজর পড়ে কার দিকে? সবটার দিকে পড়ে নাকি? কোনটার দিকে পড়ে? সবচেয়ে সুন্দরী যেটার দিকে পড়ে, ওই সুন্দরী বেশ্যা আসে নাই। তুই তালাশকে দেখে যে সব তো আসলো, ওইটা আসে নাই, ওর চাহিদা যেটা, ও কেউ নেহি আই, ফুলানি কেউ নেহি, ফুলানি দেখেছেন কিতাবে লেখে ফুলানি, ফুলানি কেউ নেহি আই, সে কেন আসলো না, অমুক বান্দি কেন, অমুক বেশ্যা কেন আসলো না? তো অন্য যারা আসতে এরা বললো যে আমরা হামনে বহুত সমঝাই, লেকিন ও নেহি আই, ও বলি কে মেরা মুখ কালা হ্যায়, মানে পাপি হো, গুনাগার হো, কেসে যাও, আমি পাপি মানুষ, গুনাগার মানুষ, আমি কি করে পিসাবের সামনে এই মুখ নিয়ে যাই, আমি যাবো না, তোমরা যাও। পিসা বলে যে না অনকু লে আও, চলে গেছে, ধরে নিয়ে আসলো বাচ্চাটা গিয়ে জিজ্ঞেস করলো তুমি কেউ নেহি আই, তুমি আসো নাই কেন? তো বললো যে এরকম মে সিয়াকার হো, গুনাগার হো, পাপি হো, এসলি ইয়ে চেহারা আপকে সামনে দেখানে সে শরমাতি হো, আপনাকে দেখাইতে লজ্জা পাই। নেই শরম কি ক্যা বাত হয়, শরমের কি আছে, করনে ওয়ালি জু হয় ও তো ওহি হয়, করনে ওয়ালি জু হয় করানে ওয়ালি কোন হয় ও তো ওহি হয়, যে করে আর যে করায় সে তো একই, ভিন্ন কেউ না। চিন্তা করছেন যে না যে করে সে যে আর যে করায় সে কি একই, তার মানে আল্লাহ আলাদা কিছু না। ওই যে কয় না তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ধারো, এটা ওদের আকিদা, এগুলো আপনারা তো মনে করেন এমনি গায়, এটা গান না, এগুলো আকিদা, এজহারুল আকিদা, আকিদা প্রকাশ করছে তারা। তুমি সব সাপও তুমি, ওজাও তুমি, এই তুমি রহস্য খেলাইতেছো, খেলায় এস করে খেলা খেলায়, চরমাইপীদের বইতে দেখবেন বারবার লেখা আছে খেলা, ও মাওলা তোমার নিয়ে খেলাইতে চাই, এস করে খেলা খেলায়। এদের এই খেলা করতে গিয়ে নবীদের পর্যন্ত অপমান করে। এই পীরদের বইতে দেখবেন মুসা নবী যাচ্ছেন, দেখে এক রাখাল জঙ্গলে বসে বলতেছে আল্লাহ তোমারে পাইলে সাবান দিয়ে গোসল করাইতাম, মাহবুব মাওলা রে তোমারে পাইলে আমি শরীরটা টিপে দিতাম, ও মাহবুব মাওলা গো তোমাকে পাইলে আমি তোমার মাথায় তেল লাগাইয়া দিতাম, শাড়ি পরাইয়া দিতাম। বাবারা বোঝো শুরু হয়েছে। এরপরে মুসা আলাইহিসসালাম যখন শুনলেন এই পাগলা কি করছে, এগুলো আল্লাহর এগুলো করাইতে, পাগলা চিৎকার মারে দিস দৌড়। এরপরে মুসা নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, শুরু হয়ে গেছে ওহাইয়া মদ সয়ে মুসা আজ খোদা বান্দা এ মারা তেরা কর দি জুদা তুবারা এ ওয়াসলে ফরদান আমদি নাই বারা এ ফসলে করদান আমদি। ফার্সিতে বলছে আর কি, আরবি অক্ষর আর কি সুর দিয়ে বলছে, আগে না টান দিছে কানতেছে, ওহিয়ামত সোয়ে মুসা আজ আর খোদার পক্ষ থেকে মুসার কাছে ওহি আসলো, কি ওহি আসলো, ওহিয়ামত সোয়ে মুসা আজ খোদা বান্দা এ মারা তেরা কর দি জুদা, এই মুসা তুমি আমার বান্দাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিলা কি জন্য, তু বরায়ে ওয়াসলে করদান আমদি, তোমাকে তো পাঠাইছিলাম আমার বিচ্ছিন্ন বান্দাকে আমার সঙ্গে জুড়ে দেওয়ার জন্য, নয় বরায়ে ফসলে করদান আমদি, আমার বান্দা যারা জুড়ে আছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য তো তোমাকে পাঠাই নাই। এই কথা যখন আল্লাহ বললেন মুসা দিলেন দৌড় পাগলারে তালাশ করতে, তো পাগলারে তালাশ করে পাইছে, কানতেছে আল্লাহ তোমার পাইয়াও পাইলাম না, মুসা গিয়ে মাপটাপ চাইতেছে বুঝাইতেছে। এখন পাগলা বলতেছে মুসা আমি মাবুদের একেবারে আরশের কাছে চলে গেছিলাম, মাত্র 70,000 পর্দা বাকি ছিল, না কয় হাজার দেখে নেই বইতে, ওদের বইতে আছে এটা, এই সময় তুমি কি আমাকে এরকম ডিস্টার্ব করছো। চিন্তা করতে পারেন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের যে সমস্ত নবীদেরকে উলুল আজম বলা হয়েছে তাদের মধ্যে আবার প্রধান যে নবীগুলো যার উপরে তাওরাতের মতো কিতাব নাজিল হয়েছে, সেই মুসা নবীকে খাটো করছে, উপমান করছে, কাকে দিয়া, একটা রাখালকে দিয়া, হতে পারে রাখাল আল্লাহর আশে কিন্তু জাহেল, কিন্তু কি মূর্খ, মুসা আলাইহিস সালাম সঠিক কথাই বলেছেন। আর তাছাড়া এই যে কাহিনী এর কোনো ভিত্তি আছে নাকি, এই কাহিনীর কোনো ভিত্তি আছে? ওই যে আমি বলি না পিসাবদের কাহিনীর অবস্থা কি, এটা ক্লাস থ্রির বাংলা বইয়ের রূপকথা নামক কবিতা লাস্টে পাইবেন, আহসান হাবিব লিখেছেন কবিতাটা, এইখানে আমাদের মানা কিছু নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই। কবিতাটা কি আছে ক্লাস থ্রির বর্তমান পাঠ্য যে বই আছে বাংলা, কি বললাম ক্লাস থ্রির বাংলা বই, বাংলা বইয়ের রূপকথা বইয়ের কবিতার নামই তো রূপকথা, সেখানে লেখছে পরিদের পাখা দিয়ে দেওয়াল বানাই, অসুবিধা কি কাল্পনিক বানাইতে অসুবিধা আছে, পরিদের পাখা দিয়ে দেওয়াল বানাই, অনেক কিছু বানাইছে, শেষ পর্যন্ত নিজে রহস্য খুলে দিয়েছে। এইখানে আমাদের মানা কিছু নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। এই কবিতা দ্বারা পীর সাহেবদের হাকিকত স্পষ্ট হয়ে গেছে। পীর সাহেবরাও কি করে? কাহিনী বানায়, কেবল কাহিনী বানায়, আর এক এক পীরের সঙ্গে সংযোগ দেয়। কি করে? এই সমস্ত বিষয়গুলো আছে। এই জন্য মনে রাখবেন, সব সময়ের জন্য খালি ইমানের দাবি করলেই চলবে না। ইমানের মূল ভিত্তি তাওহীদ। তাওহীদের রোকন দুটো, শর্ত আছে চারটা। দ্বিতীয় শর্ত আমরা আজকে আলোচনা করলাম, আল ইয়াকিন। কি নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় পর্ব প্রশ্ন উত্তর। যাদের প্রশ্ন আছে একটু হাত তুলতে হবে। আচ্ছা, আপনি এই দিক চলে আসেন, দাঁড়িয়ে মুশকিল অনেক, এতগুলো উত্তর দেওয়া যাবে না, মাত্র আমরা কয়েকজন উত্তর দেব। আচ্ছা, আপনার দিকে বলেন, ডান দিকে শুরু হোক। হ্যাঁ, দাঁড়াই। আচ্ছা, একজন ডান দিকে আছে। আচ্ছা, ডান, আপনি বাম দিকে আছেন তো পরে হবে। এইটা পরে, এইটা পরে, এইটা পরে, এইটা পরে। মাশাআল্লাহ, আচ্ছা বসেন। বিষয়টা হচ্ছে সালাতের মধ্যে নারী পুরুষের ভেদাভেদ আছে কিনা। আমাদের দেশে প্রায় কেতাবি লেখা আছে যে মেয়ে লোকের এবং পুরুষের নামাজে আটটা পার্থক্য আছে। মেয়ে লোকে হাত বান বুকের উপরে, পুরুষটা নাভির নিচে বানবে, এরকম অনেক কিছু পার্থক্য দেখানো হয়েছে। এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো ভিত্তি নেই, সবাই এক, এটা পরিষ্কার হয়ে গেছে। তবে এখানে আমি বলে দিই যে হ্যাঁ, মেয়ে লোকেরা যেহেতু পর্দার দিকে খেয়াল রাখবে, সেজন্য তারা যতটুকু সংযত অবস্থায় করবে, এটা পর্দার খাতিরে, এটা কোনো পার্থক্য না, এটা কিনা বিষয় ক্লিয়ার হয়ে গেল। দুই নম্বর একটা প্রশ্নের সাথে জড়িত, এটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এইটা আপনি বলার পরেই ওরা বলবে তাহলে পুরুষরা আমিন জোরে বলে, মেয়ে লোকের আমিন জোরে বলবে কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মেয়ে লোকের আওয়াজটা পর্দা, আমিন বলতে হবে, এতটুকু আওয়াজে বলবে যাতে নিজে শোনা যায়। জোরে বলতে কতটুকু জোরে বলবে? হাত্তা ইউসমিয়া নাফসাহু, নিজের কানে নিজে শুনতে পারে এতটুকু বলবে। কাজে আমিন তারাও বলবে, মেয়ে লোকেরা বলবে, পুরুষরাও কতটুকু জোরে বলবে যতটুকু কানে শোনা যায়। জি, এবারে দিতে আপনার ঠিক আছে। তিনটে প্রশ্ন হয়ে গেছে আসলে একসাথে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ থেকে সালাত প্রাপ্ত হলেন, 75 সালাত, জানাজা ছিল কিনা? না, জানাজা ওই 75 মধ্যে ছিল না। দ্বিতীয় প্রশ্ন, শুরু হলো এটা আসলে মদিনায় যাওয়ার পরে। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা প্রসঙ্গে এখানে প্রশ্ন আছে যে জানাজা কে পড়াইলো বা আদৌ পড়াইলো কিনা। আমাদের দেশের বক্তারা বলে থাকে যে খাদিজা কাহিনী বয়ন করতে গিয়ে শেষে বলে যে আল্লাহর রসুল নিজে তার জানাজা পড়াইছেন, আসলে তখন জানাজা আসেই নাই, জানাজা আসেই নাই। কাজে জানাজা যখন আসেই নাই, আল্লাহর রাসূল নিজে পড়াবার কোনো প্রশ্ন আসে না। জানাজার সালাতের সঠিক সময় আমার জানা মতে আমি পাই নাই, কারো জানা থাকলে আপনারা তাহাকি করে নেবেন, আমরাও চেষ্টা করবো। এটা সুনির্দিষ্ট কোনো সময় জানা যাচ্ছে না, তবে মদিনায় যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? মদিনায় যাওয়ার পরে মক্কাতে জানাজার সালাত ফরজ হয়েছে বলে আমার জানা নেই। আর কোনো একটা ছিল প্রশ্ন, জুমার নামাজ তো ফরজ হলে কবে? এটাও মদিনাতে যাওয়ার পরে। এবং প্রথম যে মদিনায় জুমা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, এটা ছিল আপনার ওই যে মসজিদে কোবার পাশে আর একটা মসজিদ আছে, ওটার নাম এখনই মসজিদে জুমা, নাম কি? মসজিদে জুমা। ওখানে প্রথম আল্লাহ রাসূল জুমা আদায় করেন, কাজে দ্বিতীয় হিজরি জুমা প্রথম শুরু হয় এবং মদিনাতেই এটা শুরু হয়। মক্কা থাকতে জুমাও ছিল না, সালা আপনার জানাজাও ছিল না। জি, না সালাত ফরজ হয়েছে মক্কা থাকা অবস্থায়, আদায় হয়েছে আপনার মদিনায় গিয়ে। হ্যাঁ জি জি, আচ্ছা এভাবে তো এলামেলো হবে না, একদিক থেকে আমরা আসি। জি বলে না, এদিক থেকে বলে না। এক ভাই বলতেছেন যে আমরা যে বিষয়গুলো বলি যে এই যে আকিদাগত ভুলগুলো আছে এগুলো এরকম না বলে ওনাদের কাছে বললেই হয়। আপনার কি মনে হয় যে ওনাদের কাছে এগুলো পৌঁছে নাই? ওনারা সংশোধন করলেই তো হয়। আমার কাছে রিপোর্ট আছে রাত্রে বেলায় চরমানের দরবারে দরজা বন্ধ করে এরপরে সব একাত্র হয়ে বসছে আমার ক্যাসেট ছেড়ে দিয়ে বা খাতা কলম সবার কাছে শিক্ষকের বড় বড় আলেন নোট করে কোন কোন ভুল ধরা যায়। কাকরাইলে গোল হইয়া বসে তারপরে আমার লেকচার নিয়ে বসছে। এটা আরো দুই হাতেম বাচ্চা দুই বছর আগে আরো এখন সব জায়গায় আছে। এরপরে এইগুলো হচ্ছে মুরিদদের বক্তব্য, এটা পীরদের বক্তব্য না। পীরদের কোনো সঙ্গে বলে নাই কারণ তারা জানে আমরা যেগুলো বলি এগুলো যদি তারা সংশোধন করে তার তাদের পীর মুরিদি ব্যবসা শেষ, জীবনেও তারা এর সংশোধন করতে যাবে না। তারা সংশোধন হতে চাইলে তারা করতে পারে। আপনি বরং এরকম যদি কেউ বলে বলে আপনি তো এখন জানলেন আপনি আপনার পীরের কাছে পৌঁছে দেন সংশোধন হলে সে সুযোগ আপনার আছে, সংশোধনে আমরাও খুশি হব। জি আচ্ছা দূর থেকে আছে যে বলে মোহাম্মদ কোন নামের অংশ না, কেউ যদি ইচ্ছে করে নিজের নাম মোহাম্মদ রাখতে পারে এটা ভারতবর্ষের সংস্কৃতি, সবাই নামের সঙ্গে মোহাম্মদ লেখে, আর লেখলে যে নাজায়েজ তাও না, তখন নিজের নামটা হয় মোহাম্মদ। কি হয় কারণ আপনি দেখবেন পাসপোর্ট যারা করেছেন বিদেশ যারা যান পাসপোর্টে লেখা আছে ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম, ফার্স্ট নেম হলো নিজের নাম। যেমন আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন রহমানি, তো মোহাম্মদ পাসপোর্ট অনুযায়ী আমার নাম, জসিমউদ্দিন আমার বাবার নাম, যদি আমার বাবার নাম নূর মোহাম্মদ, দাদার নাম আবুল কাসেম, কিন্তু এখন তা হবে না। এই দেশের হিসাব অনুযায়ী নিজের নাম মোহাম্মদ, এই জন্য আরবরা করে কি বাঙালি দেখলি বা বাঙালি দেশ ভারতবর্ষের যে কোনো লোক দেখি ইয়া মোহাম্মদ মোহাম্মদ তাহল তাহল মোহাম্মদ আসো, মানে সবার নাম মোহাম্মদ, সবার নাম কি কাজে এটা এই হিসেবে ঠিক আছে মোহাম্মদ সবার নাম, আপনাদের সবার নাম যাকে সব মোহাম্মদ আছে তার সবার নাম কি মোহাম্মদ, আর ওই যে পরের যে মোহাম্মদের পরে যে আমার দ্বিতীয় নাম তার নাম কয়টা হয়, এই দুইটা তিনটা নাম আরবরাও রাখে। সাহাদ আব্দুল আজিজ তার মানে সাহাদুর নাম আব্দুল আজিজ তার বাবার নাম, বিষয় বুঝে আসে নাই? তো আরবরা দুই তিনটা নাম রাখে তার মানে প্রথমটা নিজের নাম দ্বিতীয়টা বাপের নাম তৃতীয়টা দাদার নাম, তো ওরা ওই হিসেবে আমাদেরকেও ডাকে মোহাম্মদ তোর নাম পরে তোর বাপের নাম তারপর তোর দাদার নাম। জি জাকির নায়েক সম্পর্কে আমার বক্তব্য আমি বহুবার বলেছি আলহামদুলিল্লাহ আমি তার বক্তব্য সহি মনে করি, দালিল ভিত্তিক আলোচনা করেন। হ্যাঁ এটা বাস্তব যে কাউকে 100% সহি বলা যায়, আমি নিজেকে বলি না, আমি কোনো সময় একথা বলি না যে আমি যা বলি সব সহি, এই জন্য আপনাদেরকে যাচাই করতে বলি। আমি এক সময় জাহালাতে ছিলাম, পুরা জাহালাতে ছিলাম, তখন আমি আলেম ছিলাম, তখনও জুমা পড়াইতাম, তখন আপনাদের মতো এর চেয়ে বেশি হাজার হাজার লোকের বক্তব্য দিতাম, তখন আমার মুসলিম বেশি রকম ছিল শ্রোতা বেশি রকম ছিল, তখন ভুল ব্যাখ্যা দিতাম। এখন আমরা সহি পথে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন জানার চেষ্টা করছি, এখনো যে পুরা সহি আছি আমি অমা উবার রিউ নাফসি, আমি আমার নিজেকে সার্টিফাই করতে পারি না। এই জন্য যেটা কোরআন সুন্না মোতাবেক বলি ওইটা মানবেন, আর যেটা দেখবেন কোরআন সুন্না মোতাবেক না ওটা তাড়াতাড়ি বাদ দিবেন। একই কথা আমার ব্যাপারে যেরকম জাকির নায়ক সম্পর্কেও, আমি যতটুকু জানি শুনি আমার অত শোনা হয় না কারণ আমার বাসায় টেলিভিশন নাই কোনো মিডিয়াই নাই, মাঝে মধ্যে দু একজন লেখা নিয়ে যায় কম্পিউটার আছে তো সিডি মিডি ছাড়া মাঝে শুনি, সেক্ষেত্রে যা শুনি খারাপ শুনি ভালোই সব লাগে। কাজে আমার জানা মতে আমি কি বলছি জানা মতে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন, ওয়ালা উজাক্কি আল্লাহ আহাদা আল্লাহর উপর দিয়ে আমি কারোর তাজকিয়া করছি না সার্টিফিকেট করছি না, আমার জানা মতে সে যা বলে আলহামদুলিল্লাহ সহি বলে বা সহি বলার চেষ্টা করে, এবং আমি মনে করি তার যে বক্তব্যগুলো সহি এগুলো প্রচার করে দেওয়া উচিত যাতে করে ওই জগতের লোকেরা শুনতে পারে। দ্বিতীয় বিষয় যেটা ওনার সমালোচক অনেক আছে, কেন করে সমালোচনা, যারা ওনার সমালোচনা করে তারা আমারও করে। জাকির নায়কের এক সময় এদেশের এই যে পীর সাহেবরা বলেন সমালোচকরা সবাই পক্ষে ছিল, যতদিন পর্যন্ত সে হিন্দুইজম খ্রিস্টান অমুক তমুকি লেকচার দিত ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ যায় নাই, আর যখনই সে তাওহীদের কথা বলা শুরু করেছে এরপরে পীর মুরিদের বিরুদ্ধে এরপরে বিভিন্ন মাযহাব ফেরকার বিরুদ্ধে বলা শুরু করলো এই ভারতবর্ষের লোকেরা কি হয়ে গেল, বিরুদ্ধে চলে গেল। ইয়া হাসরাতান আল ইবাদ, সূরা ইয়াসিনের আয়াতেই মনে পড়ে, হায় আফসুস বান্দাদের উপর, যখনই তাদেরকে কেউ হকের দাওয়াত দেয় তখনই তারা কি করে, বিরোধিতা করে। কাজী একজন মুমিন হিসাবে আমরা মনে করি, আল্লাহু আলাম, আমি বারবার বলছি এটা, আমি মনে করি সে আলহামদুলিল্লাহ ভালো কথা বলে, হকের দাওয়াত দেয়, এবং যতক্ষণ পর্যন্ত সে হকের পক্ষে থাকে অতক্ষণ তাকে সমর্থন করা এবং তার কথাগুলো কোরআন সুন্নাহ মতো যা বলে প্রচার করা, এটা আমাদের দায়িত্ব, আমরা সেটা করবো ইনশাআল্লাহ। জি বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহ আকবার, সাপ মারা যাবে, সালাত অবস্থা যে সাপ সামনে আছে মারবেন, দুশ্মনদেরকে জিন্দা রাখা যাবে না। আরে হারামের ভিতরেও, হারাম শরীফ যেখানে, মক্কার হারাম এলাকা যেখানে কোনো প্রাণী মারা যায় নাই, সেখানেও কি করা যাবে, পাঁচটা প্রাণী মারা যাবে, সাপ একটা, সাপ শয়তান শত্রু, কাজী সালাতের মধ্যেই মারা যাবে, সালাত ছাড়া লাগবে না, সালাত ছাড়ান কি জন্য, সালাতের মধ্যে মারবেন, এরপরে আপনার সালাত আবার কি করবে, ওইভাবে চল থাকবে, এটা সালাত বাতিল হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার এই প্রশ্ন দিনকে আমি সঠিক পথ বইতে একটা প্রশ্ন থেকে দেখা থেকে পড়বেন, আত্মঘাতী হামলা জায়েজ কিনা, বিস্তারিত দলিল সহ লেখা আছে, ওটা পড়বেন। এখানে কিছু ঝামেলা আপনারা তো জানেনই আছে, সমস্যা আছে। দেখেন ওই যে নাভির বলেই দিলাম দলিল কিছু আছে না, এতক্ষণ আমি আলোচনা জুমার আগে আলোচনা করেছি, নাভির নিচে হাত বাঁধার দলিল আছে কিনা, সমস্যা কি, দলিল সহি নাই কিন্তু কি আছে, এখন এই দলিলটাকে আবার ওনারা দুমরাই মুসরাই ঘুরে ফিরে সহি বানাইয়া তারপর আমল করে, তো এখন সেজন্য তারা একটা দলিলের ভিত্তিতে যেহেতু করে, এই জন্য তাদেরকে তাকফির করা যাবে না বা সালাত হয় না এই কথা বলা যাবে না, এটা অজ্ঞ বলা যাবে, তাদেরকে সহিটা বুঝাইবেন, না বুঝতে পারলে তাদেরকে কাফেরটা আবার বললেন না, আমরা কাফের বলা থেকে এইসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করি, কারণ হচ্ছে এই যেহেতু এখানে একটা ইস্তেহাদের বিষয় আছে, ইস্তেহাদ, তারা একজন ইমামের কথা মানতেছে, সেই ইমাম ইস্তেহাদ করেছেন, ইস্তেহাদ ভুল করলেও কি করবে, হ্যাঁ মুজতাহিদ ভুল করলেও তো সব পায়, কিন্তু অনুসরণ করবো কোনটা, ভুল অনুসরণ করা যাবে না। এখন সমস্যা হচ্ছে যারা অনুসরণ করে তারাও তো ওইভাবে ইস্তেহাদ করতেছে, ইস্তেহাদি মাসলা হওয়ার কারণে একজন একজন দাঁড়াবেন, বসেন, একজন একজন আমরা দাঁড়াবো দেবো, তো ইস্তেহাদি মাসলা করার কারণে আমরা তাকফির করবো না বা তাদের সালাত হয় না এই কথা বলবো না, যেহেতু বিষয়টা ইস্তেহাদি আমরা সহিটা বলবো, বাকিটা আল্লাহর হাওলা করে দেব। আরে তাদের হিসাবে তারা ওইটাকে রাসূলের তরিকা বলে, তারা আপনারটা আবার রাসূলের তরিকা হয় নাই, আমরা যদি এরকম বলি এটা রাসূলের তরিকা না ওইটা রাসূলের তরিকা, তাহলে আপনি যেমন এইটাকে রাসূলের তরিকা বলেন ওইটা ভুল, ওরাও ওদের ধারণায় ওইটা রাসূলের তরিকা, এটা কি, সে তো রাসূলের তরিকা বল দাবি করতেছে, সেই হিসাবে আরে মুশকিল, সে তো যদি বুঝতে যে ভুল তার কি এটা করতো নাকি। হজে যাওয়ার জন্য কারো কাছে ক্ষমা চাওয়া দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, লাব্বাইকা লা শারিকার মধ্যে ক্ষমা চাওয়া হয়ে যায়, আমার হজের বইতে পড়বেন একটা পুরা বলা আছে, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, এখানে সব ক্ষমা টমা চাওয়া কার কাছে, হ্যাঁ এটা ভালো কথা, যদি আপনি হজে যাবেন হয়তো মারা যেতে পারেন, সবার থেকে দাবি দেওয়া ছাড়া তো ভালো না, এটা এটা নাজায়েজ কিছু নাই, সাংঘর্ষিক কিছু নাই, কোরআন পড়লেই বসে যায়, এটা এমন না যে কোরআন শরীফ পড়লে দশ নাকি করে দেওয়ার কথা আল্লাহ বলেছেন থেমে থাকে, হুজুরকে টাকা দিয়ে দেন পয়সা দিয়ে দেন বলবেন, হুজুর বলবে আল্লাহ বকশাই দেন মুহুকে রুহে তখন বকশিশ হবে, আগে হবে না, এগুলো ভুয়ো কথা, আপনি যখন কোরআন পড়েন সঙ্গে সঙ্গে দশটা নাকি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে যায়, কোন হুজুরের বকশিশ করার উপরে নির্ভর থাকে না, এগুলো একটা বেদাত এবং শিরিক, বোধহয় আপনি আজকে নতুন আসছেন, ইনশাআল্লাহ কয়েক জুমা আসেন ইসলাম পরিষ্কার হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি আগে করছেন নাকি একবার বলেন, লাগানো যাবে না এরকম পাই নাই, এটা যদি কেউ কি করে, এগুলো হলো আপনার কি হবে, এগুলো ডিগ্রি এক একটা, লাগাইলে অসুবিধা নাই, মধ্যখানে বিরতি শোনার জন্য সেটা আবার কি? আচ্ছা দেখেন, ওটা আসলে খুতবা না, খুতবা তারাও যেটা বলে, তাদের তিনটা খুতবা হয়, আমরাও দিই সেরকম, হাতে বাক্স আমরা দিই না, সেক্ষেত্রে আমরা এই বেদার থেকে বাঁচার জন্য ওই যে চেয়ারে বক্তব্য দিতাম, আমি মেম্বার বসতাম না, কারণটা কি? ওটাকে আলাদা বক্তব্য দেওয়া হতো। এখন যে তোমরা সুন্না অনুযায়ী দুইটা খুতবা দেই, কাজে সেক্ষেত্রে এখন আর ওই আলাদা চেয়ারে বসি না। আপনার হাতেমবাগের যারা মুসলিম তারা জানেন, ওইখানে আমি ওই বাংলা যে বয়ান কথা সে কোথায় করতাম, আলাদা চেয়ারে, কেন করতাম? ওইটা খুতবার অন্তর্ভুক্ত, ওটা একটা ওয়াজ আলাদা, কাজে সেই হিসাবে তারা ওই আসল খুতবা শুরু হয় আজানের পর থেকে, মাঝখানে ওটা আরো খুতবা না, কাজে ও সুন্নাত পরে না, ওরা এক বেদাতে সাথে আর কাজে যুক্ত, অসুবিধা কি? বেদাত দ্বারা করো একটা, জি না, আকিদাগত ইখতিলাফ আর আপনার ফিকহি মাসালার ইখতিলাফ এটা এক জিনিস না। আমাদের ইখতিয়ারে বারবার বলা আছে যে আপনারা ফেকার যে গন্ডগোলটা আছে, হাত বাঁধা নিয়ে, আমিন জোরে বলা নিয়ে, এগুলো দলিল, এটা দলিল তো শুনে নিলাম আমি, দলিলের মধ্যে সহি জয়েব নিয়ে গন্ডগোল লাগছে, ইস্তেহাদি বিষয়, এইগুলো কারণে কাউকে তাকফির করা যায় না। হ্যাঁ অবশ্যই একটা সহি একটা ভুল, কিন্তু সেই ভুলটা ইস্তেহাদি ভুল, ভুলটা কি? এই ইজতিহাদি ভুলের কারণে কাউকে তাকফির করা যাবে না বা বলা যাবে না তোমার রাসূলের তরিকা হয় না, আমার সহি যেটা সেটা মানবো, বাকি ওরা তো ওটা আমল করে ওইটা সহি মনে করে, ওইটা রাসূলের তরিকা মনে করে, তো সেই কথাটা সহিটা জানানো। এটা আর একটা হচ্ছে আকীদাগত যে বিষয়টা আছে, এই সহি উসুল বা আপনার ওই যে পীর মুরিদদের যে বিষয়টা আছে, গণতন্ত্র এগুলো আকীদার সাথে জড়িত। এটা আমার বই পড়বেন আপনি, দিনকে আমি সরিপ দেখেন, এই আপনার হুবহু প্রশ্ন দেওয়া আছে যে দিন কায়েম সম্পর্কে চারটা রুট দেখা যায় বর্তমান বাংলাদেশে, চারটা রুটের তিনটা রুট আপনি যে তিনটা বললেন, গণতন্ত্র, পিরমুরিদি, খানকা নিজাম, তাবলিগ নিজাম, এগুলো কি মন্তব্য রাখবো আপনারা, আকিদা বিশ্বাস পোষণ করবো, একেবারে প্রশ্ন করে বিস্তারিত জবাব দেওয়া আছে, জি বসেন। সহি জয়েবের পার্থক্য এটা হালাল হারামের বলা যায় না, এটা উসুলে হাদিস আপনাকে পড়তে হবে, আপনি এগুলো বুঝবেন না, উসুলে হাদিস আপনি পড়েন নাই, কাজে এগুলো বুঝবেন না, এগুলো আপনাকে কেউ হয়তো মাথায় ঢুকেছে, এটা আমি বারবার বলি, এই যে প্রশ্ন আপনি যাচ্ছেন এগুলো খাওয়ারের যে প্রশ্ন, এই জন্য আপনি এই প্রশ্ন আপনি পারবেন না, আমার মেজাজ খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে এই আমি এটা বারবার বলে দিই, এখানে কেউ যদি থাকেন যারা ফেকহি কারণে কাফের বলে যায় মানুষকে, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম এখানে থাকলে ঘাট দেবে কিন্তু এখান থেকে, এই ফালতু লোকগুলো কেন আমাদের এই আমার কাছে বদনাম হচ্ছে, পাইকারি সবাই কাফের বলে দেয়, হারাফি মাজার সব কাফের, কোনো ইমাম কাফের বলছে তন্ত ইজতিহাদি মাসালার কারণে কাউকে কাফের বলা যায় না, কাউকে পরিষ্কার বলা আছে বুখারীতে, আল হাকিম ইজা ইস্তাহাদা, হাকিম যখন ইস্তেহাদ করে, ইউসিব ও ইউখতি, ভুলও করে ঠিকও করতে পারে, যদি ঠিক করে ফালাহু আজরান, তার দুইটা আজর পাবে সে, ভুল করলে সে একটা আজর পাবে, একটা সব পাবে সে, বাকি হচ্ছে এই ভুলটা আমল করা যাবে না, আমলের ক্ষেত্রে সহিদের আমল করবো, এখন যারা অনুসরণ করে তারাও সেই ইস্তেহাদের ভুলের কারণে ওরাও ভুল ইস্তেহাদ করতেছে, সে কারণে তারা দলিল বা দিল্লা যাতেই বাসে, আমরা আগে যখন এগুলো পক্ষে ছিলাম তখন আমরা কিন্তু অন্ধ অনুসরণ করি নাই, ওই ওইটাতে সাবেত করছি দলিল দিয়ে করে, কাজে এইটারে আকিদার সাথে জড়াইয়া একেবারে হানাফি মাজহাব দ্বারা কাফের, শামি মাজহাব মানে কাফের, সব কাফের বলে টোলে একাকার করে ফেলে আকিদার সাথে, আর যে ফেকি বিষয়গুলোকে একাকার করে একটা প্যাঁচ গুছ লাগাই ফেলে, এদের আসলে কোনো এলেমি নাই, এরা মনে করে কবর পূজার বেদাত যেরকম আর আমিন বলার বেদাত কি আস্তে বলার বেদাত একরকম, এরা মনে করে নাবির উপরে নিচে হাত বান্ধা যেরকম আর মাজারে সেজদা করে একরকম, এগুলো ভুয়া কথা, জি আপনি হাদিস থেকে যাচাই করেন, এইগুলো আমাকে জিজ্ঞেস করা ঠিক হবে না, কারণ হচ্ছে এই যখন একজন আলেম আমি বলছি যাকে নিয়ে দলিল দিয়ে বলে নাই, থামেন ওনাকে জিজ্ঞেস করে দিই, দলিল দিয়ে বলে নাই তাহলে না শুনলে জাকির নায়কের নাম দিয়ে বলেন, তাহলে আপনি নাম দিয়ে বলবো ঠিক হয় নাই, এটা এইটা একটা খুব মারাত্মক জিনিস, যদি জাকির নায়কের মুখ থেকে কেউ না শুনেন তাহলে জাকির নায়কের রেফারেন্স বলবেন যে কোনো একজনে বলছে, নাম বলবেন না, আর নাম যদি কারো বলেন তাহলে অবশ্যই আপনি সে তো সরাসরি শুনে তাকে বলবেন, নাহলে কাফা বিল মারা কাযিবান, হাদিসে বলা আছে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যেটা শুনে ওইটাই বলে, জাকির নায়ক যদি বলে থাকে এটা দলিল সহ বলেছে এবং হাদিসে আছে ঠিকই বলেছে, কাজে এটা আপনারা খুব খেয়াল করবেন, যদি দলিল দিয়ে তারা কথা বলে

এই প্রশ্ন আপনি আমার বই থেকে দেখে নিন, আর দিন কাল সাহেবের বইতে পরিষ্কার দেওয়া আছে, কাজে এটা এখানে এই প্রশ্ন না করা ভালো। এখন তাবিজ দিদা তাবিজ ফালাদ হবে কিনা, তাবিজ যদি শিরিক এখন তাকে আপনি বুঝান, না জানলে বললে অসুবিধা নাই হয়ে যাবে, কিন্তু যদি জানে শিরিক এরপরও করলো, এই লোকের বিধান সালাদ কেমনি আদায় হবে এটা আমার জানা নাই, আল্লাহু আলাম। আপনি আগে প্রশ্ন করছেন, দাঁড়াই করেন, প্রশ্ন করে দাঁড়াইতে হইবে, এদিক ফেরেন, ওদিক ফেরেন, ওদিক ফেরেন। আমল করে এবং মানুষকে বলে মুখটা নাকি তাহুদের আলোচনা বেশি করে, কিন্তু তাহুদের নামের উপরে কোন আমল নাই, যা নাকি বিভিন্ন পীরের নামের লোকে বা তরিকার লোকে নিজস্ব আমল আছে। ঠিক আছে, আহলে হাদিসদের আমল আকীদা নিয়ে আমরা আলোচনা করি নাই, আমরা দলটা নিয়ে আলোচনা করেছি। আহলে হাদিসদের সম্বন্ধে আমি গত জুমায় বোঝার লেকচার দিয়েছিলাম যে আমরা ওদেরকে কি মনে করি, আকীদাগতভাবে সহি মনে করি, কিন্তু এই যে দল তৈরি করা এটা আমরা সহি মনে করি না। কাজে এটা আমি বলে দিচ্ছি আজকে লেকচারে, চরমনায় হক কানিফির দাবি করে, অন্য পীরে হক কানিফির বলে, আমার না চরমনাই পীরের নাতি না, আমার আমার আত্মীয় মানে আমার নানা ছিলেন চরমনাই পীর, যে মারা গেল পর্দা ওনার প্রথম খলিফা, তো সেই হিসেবে ওই আধ্যাত্মিক নাতি, রুহানি নাতি, রুহানি মানে পীরদের পরিভাষায় রুহানি নাতি, সেই নাতি ছিল আমার কি, এখন নাই আমরা, না হলে আমরা পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছি নতুন করে। আমার ভাই আজকে একটা আছে এখানে, সেই জুমাবর্তে চলে আসছে বরিশাল থেকে, মাঝে মধ্যে আসলে খালি জুমার জন্য এখানে চলে আসে, তা ওইদের কাজ করতেছে আলহামদুলিল্লাহ। যা আছে জি, আছে রুকুর বা হাত বাঁধার দলিল আছে, ছেড়ে দেওয়ার দলিল আছে, কাজে এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, দুইটাই দলিল, রুকুর পরে যে হাত উঠানোর পরে হাত বাঁধবে কিনা দলিল সহিয়া দলিল আছে। জি জি, আলাদা করলে অসুবিধা নেই, আলাদা কবরস্থান করলে আছে, উত্তর বহাস বার দিছি যাবে যাবে, দেওয়ার আলাদা থাকলে সীমা আলাদা অসুবিধা নেই। জি, যারা রাসূলের তরিকে অনুযায়ী জানাজায় সূরা ফাতিহা পড়বে না তারা তো শয়তানের তরিকে পরে পড়তেই হবে, জানাজার সূরা ফাতিহা কি সালাতের মধ্যে না পড়ে, বুখারী হাদিস আছে। এখন এদেশের জানাজার নামাজে সূরা ফাতিহা নাই, শয়তান করলো কি, কোনদিন যদি ওরা বুখারীতে পাইয়ে যায় তখন যেন আবার সহিটা আমল করতে না পারে, এই জন্য শয়তান শিখেই দিল নামাজের পরে কি করবা, একবার ফাতিহা তিনবার নাজ ফালাক কি কি যেন আছে, কিন্তু শয়তানের শিখানো তরিকা, রাসূলের তরিকায় সূরা ফাতিহা সালাতের ভিতরে পড়তে হবে, আর শয়তানের তরিকায় সালাতের পরে আলাদা করতে হবে। জি, হ্যাঁ হ্যাঁ, ওই কোরআন শরীফ আছে সিবগাত আল্লাহ, আল্লাহ রঙে রঙিন হও, তা আল্লাহ রংটা কি মানে, আল্লাহর শরীক আল্লাহর সাথে শরীক হয়ে যাও, মিশে যাও, এইটা শুনে, এইটা হলো আমরা তালাশ করো রাসূলের ব্যাখ্যা থেকে, আমরা কোনো পীরের ব্যাখ্যা যাব না, এই জন্য বলছি না সব কোরআনের ব্যাখ্যা তালাশ করবো কোরআন থেকে, আরে প্রশ্ন করে শেষ করবেন, এত কথা বললে কেমন হবে, এত লোকের প্রশ্ন উত্তর দেবো কেমনে, আমরা তো বুঝি একটা কথা বললে আমরা বুঝি যে কি প্রশ্ন করতে যাচ্ছেন, আল্লাহর রঙে রঙিন হও, অতএব আজকে আল্লাহর সাথে মিশে যেতে বলতেছে, এই তো শিরিক, এর শিরিক করার জন্য আল্লাহ পারমিশন দিয়েছেন, বড় হুকুম দিয়েছেন, এটা পীরের ব্যাখ্যা, ওনার কথা অনুযায়ী একজন ইমাম সাহেবের ব্যাখ্যা, আমরা বলবো যে এই ব্যাখ্যা তালাশ করবো কার থেকে, কোরআন থেকে, কোরআন না পাই হাদিস থেকে, আর রাসুলের ব্যাখ্যায় আছে এই আয়াতের ওই ব্যাখ্যা না, আমার কেতাবুল আকায়েদ এই বিষয়টা আসতেছে, ওই একটা এই আয়াত দেওয়া আছে, সেখানে হচ্ছে এই যে আল্লাহর নির্দেশ যেরকম হুবহু আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা, এটাই হচ্ছে কি সাহাবা এই ব্যাখ্যাটা বুঝেছিলেন, সাহাবা এটা বুঝেন নাই যে এর মানে আল্লাহর সাথে মিশে দেওয়া, কাজে আমরা সাহাবারা যেটা বুঝেছেন ওই ব্যাখ্যা গ্রহণ করব, পীর সাহাবরা যেটা নিজেরা ব্যাখ্যা করছেন মন গড়া, এটা অবশ্যই শয়তানের ব্যাখ্যা, এটা বর্জন করবো। চাঁদের উপর আমার একটা বই আছে, একটা স্বতন্ত্র বই, এটা পড়েন, আশা করি যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর আছে। আর তারপরে আমি বলে দেই, আমি বারবার বলি, চাঁদ আমাদের মুখ্য বিষয় না, চাঁদ আমাদের, আমরা তাওহীদের দাওয়াত দিই, তাওহীদ যে ব্যক্তি ক্লিয়ার বুঝবে আস্তে আস্তে চাঁদ বুঝবে। আর যদি চাঁদ না বুঝবে, আপনি তাকে বললেন না যে ঈদের দিন রোজা রাখে কি জন্য? আরে ভাই, ঈদের দিন তো সে রোজা রাখে না, সে তার হিসেবে কি করছে? তার হিসেবে সেই রোজার দিন রোজা রাখছে। আর তারে বুঝান, আর না বুঝবে ইস্তেহাদি মাসালা নিয়ে তাকফির করা দরকার নাই, গোমরা বলা দরকার নাই, আপনি তাকে বুঝে থাকেন, এবার চল থাকেন। জি জি, জাযাকাল্লাহ। হ্যাঁ, ফাঁকে ফাঁকে পড়বেন, ইমাম যখন জোরে কেরাত পড়ে তখন ফাঁকে ফাঁকে সূরা ফাতিহা পড়বেন, যেন আমরা একটু থেমে যাই, ফাঁকে পড়ে নেবেন। আর যদি এরকম না থামে তাহলে ইমাম সাহেবের সাথে সাথে একটু মনে মনে পড়ে নেবেন, শেষদের পড়বেন, নিজে নিজে পড়বেন। শেষ না করতে শেষ করবেন, ইমাম সাহেব পড়েই না, এখন কি করবেন? আর যে ইমাম সাহেব পড়েই না, তার পিছনে সালাত পড়বেন কি জন্য? তার সাথে বাদ দিয়ে নিজে পড়েন। আরে ভাই, যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েই না, ওই ইমাম সাহেব পিছনে সালাত পড়তে গেলেন কি জন্য? আপনি আলাদা পড়েন, পড়েই না, সে হয়তো পড়েই না। জি, আদা ঠিক আছে, আপনি নতুন আসছেন, এর উত্তর দেওয়া আছে আমাদের বই আছে, কিতাবুল আকাদে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, মানুষ মাটির তৈরি, রাসূলও মাটির তৈরি, সব নবীরা মাটির তৈরি, কোন নবী আল্লাহ নূরের তৈরি না, এগুলো শিরক আকীদা। আরে ভাই, তোফাজ্জল কি বললো এদেরকে? আমরা আমরা বলি কোরআনের কথা, তোফাজ্জলের কথা নিয়ে আসছে। হ্যাঁ, মেয়েদেরকে হাফেজ বলে দর্শন, আয়েশা হাফেজ কোরআন হাফেজ ছিলেন, কাজে সেক্ষেত্রে মেয়েদেরকে হেফজ করার কোনো অসুবিধা নাই। কি এক বিদাতি আকীদা আছে, বুঝতে পারছি আপনার প্রশ্নটা কি? ধরে রাখতে পারলে না, সেজন্য সে গুণাগান, একটা হাদিস যেটা আসলে ওই হাদিস না, মানে কোরআন যদি কেউ শিখে ভুলে যায় তার উপরে অনেক কঠোর ভাবে, কেউ যদি হেফজ করে ভুলে যায় তো চেষ্টা করবে রাখার জন্য, এবার যদি ভুলে যায় আল্লাহ কাছে মাফ করে যাবে, সে হেফজ করলে সব পাবে না। সে ভাই, এদেশের কোনো মাদ্রাসা সার্টিফাই করা যায় না, মাদ্রাসাগুলো কি লেখা পড়া হয় এগুলো আপনারা জানেন না? বেতের নামাজ এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত পড়া যায়, কিন্তু এক্ষেত্রে এক সালামে পড়লে বৈঠক হবে একটা, শেষের বৈঠক, মাঝখানে কোনো বৈঠক নাই। আর যদি ভিন্ন ভিন্ন পড়েন, দুই দুই রাকাতে বসবেন, শেষে এক রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবেন, এটা হলো যদি ভিন্নভাবে পড়েন। আর যদি এক মানে একসাথে পড়তে, এক সালামে পড়তে চান, তাহলে তিন রাকাত পড়েন, পাঁচ রাকাত পড়েন, সাত রাকাত বৈঠক হবে, শেষে গিয়ে মাঝখানে কোনো বৈঠক নেই। জি, আলাইহিসসালাম। আচ্ছা, ডাক্তার দেখানো পুরুষ ডাক্তার মহিলার জন্য যায় আছে না, যদি মহিলা ডাক্তার না পাওয়া যায়, মহিলা ডাক্তার না পাওয়া যায় তো পুরুষ ডাক্তার দেখানো যাবে না, যায় আছে চিকিৎসার জন্য। জি, মহিলাদের জন্য মোসাল করবে, বুকে হাত দাঁড় দলিল নাই। একটা কথা আমি এখানে বলে দেই, মুসাফা সম্পর্কে আমাদের ভাইরা মনে করে সবাই এক হাতে কর, দুই করা যাবে না, হাদিস পরিষ্কার, আত্মাহিত হাদিসটা পড়েন, সেই হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিসটা, আত্মাহিত যে শিখানো হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আত্মাহিত শিখাইলেন, আল্লাহর রাসূলের দুই হাতের মাঝখানে আমার হাত ছিল, কি আছে, তখন আমার হাত আল্লাহ নবীর দুই হাতের মাঝখানে ছিল। তা আল্লাহ নবী কয় হাত দিয়ে করলেন? দুই হাত পাওয়া গেল। এইটা একটা আমাদের ভাইদের শেয়ার হয়ে গেছে, এক হাত দিয়ে মশলা করে দেওয়া, বরং এটা ইহুদিদের সিস্টেম, বুশেরা কি করে, ইহুদিরা কি করে, এক দেশের রাজার কাছে গেলে এটা করে। আমরা কি ইহুদি? আমরা আল্লাহ নবীর আদর্শ মানবো? নবীরা তার শিখিয়েছে পরিষ্কার হাদিস আছে দুইয়ের মোতাবেক করার, এটা যারা বলে তারা হাদিস পড়ে না হয়তো, আপনি হাদিসটা বলেন মুসলিমের হাদিস আছে তাশাহুদের হাদিস, হাদিসটা আছে দেখো দেখবেন নাই কেউ এখানে, ওরা আমাদের মার্কেটে কেউ নেই এখানে, যাই হোক এটা ইনশাল আগামী জুমাতে আপনার মনে রেখেন আমি চেষ্টা করবো এটাকে আবার রিপ্লাই করার জন্য, কারণ যা জানা দরকার আছে পরিষ্কার। আপনারা নিজে দেখতে পারেন আত্মাহিয়াতুর যে হাদিসটি আছে, আত্মাহিয়াতুর হাদিস আছে না, তো আত্মাহিয়াতুর হাদিসটা করে দেখেন মুসলিমের ভিতরে, দেখবেন ওখানে আছে আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আত-তাশাহুদা কামা ইউআল্লিমানি আস-সূরাতা, যেভাবে আল্লাহ রাসূল সূরা ফাতিহা শিখাইছেন ওরকম আত্মাহিয়াতু শিখাইছেন, আর তখন আমার হাত আল্লাহ নবীর দুই হাতের মাঝখানে ছিল, পরিষ্কার হাদিস আছে। জি আচ্ছা, আমরা বোধহয় শেষ পর্যন্ত এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। এবারে আমাদের জি হ্যাঁ আর লিখিত প্রশ্নের উত্তর দেবে কি এখন মুশকিল, হয়তো লিখিত হলে সব লিখিত আর নাহলে মৌখিক সব মৌখিক, এই এখানে গোপন কোনো বিষয়, সাত দিনের মধ্যে আকিকা না দিলে পারলে আকিকা দিলে কবুল হবে কিনা, সাত দিনে দেওয়ার কথা বলা আছে, এরপরে কি হবে এটার কোন দলিল নেই। কোন ব্যক্তি 20 বছরের যাকাত দেয় নাই, এখন তার 20 বছরের যাকাত একসঙ্গে আদায় করা যাবে কিনা, পারলে আদায় করবে না করে তওবা করবে সামনে দিকে সহিভাবে আদায় করবে, 20 বছরের যাকাত দেয় না এখন ইসলাম বুঝছে, এখন যেটা যে পারে পিছনে দিবে তো ভালো কথা, না পারলে সে আল্লাহর কাছে ক্ষমাতে এখন থেকে ঠিকমতো শুরু করবে। এত প্রশ্ন এক একটার মধ্যে, কেমন কি হবে কোরবানির নিতে নিয়তে পালন করা এক বছর পূর্ণ হওয়া কিন্তু দাস এই সময় কোরবানি মাস গুলো আমাদের দারুল ইসলাম দিয়ে দেন, দারুল ইসলাম উত্তর দিবে ওরা ভিডিও আজ হামদ না তো তেলাওয়াত করা এবং দেখা জায়েজ কিনা দলিল ভিত্তিক, আল্লাহ নবীর যুগে যেহেতু ভিডিও ছিল না এই জন্য একে দলিল ভিত্তিক বলাও সম্ভব না, জায়েজ আছে কিনা যেগুলো বাহ্যিকভাবে দেখা জায়েজ সেগুলো মেশিনে দেখাও জায়েজ, যেমন এখন আমি ওয়ান করছি আমাকে দেখা আপনার জন্য না জায়েজ না, এখন মেশিনে দেখা হয় ভিডিও করে এটাও না জায়েজ না, বাকি যেগুলো বাস্তবে দেখা জায়েজ নাই মেয়ে লোককে এমন দেখা যায় নাই, খবর পড়তে দেখা যায় নাই, গান করতে তো দেখা যায় প্রশ্নই আসে না, অর্থাৎ এক কথায় আমার এটা ইস্তেহাদ আল্লাহ আলাম কোন দলিল জানি না, ব্যক্তিগত ফতুয়া এটা, আল্লাহ ভালো জান আল্লাহ সহি হলে আল্লাহ পক্ষ থেকে, ভুল হলে আমার এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ মাফ করবেন। যে টেলিভিশনে যেগুলো দেখা যায় কোনগুলো, বাহিরে যেগুলো দেখা যায় সেগুলো টেলিভিশনেও দেখা যায়, আর যেগুলো বাহিরে দেখা যায় না টেলিভিশনে দেখা যায় নাই, ছবি তোলা আর মেশিন রেকর্ড করা ভিন্ন জিনিস, জারফুক ইত্যাদি কি জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, জারফুক জায়েজ আছে সহিভাবে করার জন্য, জারফুক জায়েজ আছে না জায়েজ না, মুসাফা খাওয়ার সময় মুসাফা করা জায়েজ আছে কি না থাকলে ধরে ধরবি, খাওয়ার সময় অন্য কাজ করে মুসাফা করা যাবে আর অন্য কাজ না জায়েজ নেই, খাওয়ারটা ইবাদত, কাজে অন্য অন্য কাজ যেমন বন্ধ থাকে আর কোন দরকার নেই আল্লাহর জন্য কেউ হুকুম মেনে খাওয়া দাওয়া করা, গাছের ডাল দিয়ে আল্লাহ রাসূল জারফুক করেন নাই, কাজে টাকা জায়েজ কাজের সাথে বেদাত যুক্ত করা জায়েজ নেই। হাদিস দেখে নেবেন, হাদিসে বলা আছে কোথায় আছেন, স্পষ্ট হাদিস আছে কেবল, এখানে বলতে চাচ্ছি না আর ব্যক্তিগত জেনে নেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।